রে গোরাঙ্গ ভব তরঙ্গ নদী এমনে হব পার, হায় রে গোরাঙ্গ ভব তরঙ্গ নদী এমনে হব পার, নদী কেমনে হব পার, নদী কেমনে হব পার, ইহি পার থাকি দেখা না যাই ওহো পারের কিনার, ওরে ইহি পার থাকি দেখা না যাই ওহো পারের কিনার, হায় রে গোরাঙ্গ ভব তরঙ্গ নদী কেমনে হব পার, নদীর ধুধু বালু চর, নদী ধুধু বালু চর, পার হবার আসিনু ঘাতে নাই রে ঘাতিয়ার, ওরে পার হবার আসিনু ঘাতে নাই রে ঘাতিয়ার, হায় রে গোরাঙ্গ ভব তরঙ্গ নদী কেমনে হব পার, ওহায় দেখিয়া নদীর ধেউ, ওহায় দেখিয়া নদীর ধেউ, মোহন কান্দে হাটা শেরি সঙ্গে নাই মোর কেউ, ওরে মন কান্দে হাটা শেরি সঙ্গে নাই মোর কেউ, হায় রে গোরাঙ্গ ভব তরঙ্গ নদী কেমনে হব পার, নদী কেমনে হব পার, নদী কেমনে হব পার, ইহি পার থাকি দেখা না যাই ও পারের কিনা, ওরে ইহি পার থাকি দেখা না যাই ওহো পারের কিনা, হায় রে গোরাঙ্গ ভব তরঙ্গ নদী কেমনে হব পার, নদী কেমনে হব পার, নদী কেমনে হব পার।